যদি কেউ চিন্তায় পড়ে ওর চিন্তা আরো বাড়াবার চেষ্টা করবে, কমানোর চেষ্টা করবে, এই হলো মুশকিল। অথচ আমাদের উচিত হল চিন্তা হলে ওর চিন্তা কমানোর চেষ্টা করবে। আচ্ছা, একটা মানুষ যদি দেখেন আপনি অহংকারী, আপনার অনুমান হয় চাল চলে না, আপনি হিকমতের সাথে তাকে বুঝাবেন এটা ঠিক না, সরাসরি বলে হয়তো নাম মানতে পারে সব ঘুরিয়ে ঘুরিয়ে, কেউ কেউ আছে অহংকার বড় সেন্টারে কি যাবো আমি অনেক তাই, অথবা কেউ আসে সেন্টারে এরকম ক্লাসে বসে তবু বুঝে যাবো অহংকারী। তো এই অবস্থা আপনি যদি আপনার যদি অনুমান হয় আপনি ওকে বলবেন বুঝাবেন, কারণ আমি যে বললাম অহংকারী কেন সেই বুখারি দিয়েছে ইমাম মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বলেছেন লা ইয়ানালু বিলম মুস্তাহিন ওয়ালা মুস্তাকবির। ইলম দুই ব্যক্তি অর্জন করতে পারবে, একটা অহংকারী আর আরেকটা যেটা লজ্জা করে। তো ইলম অর্জন করতে লজ্জা করে, আপনি আত্তাহিয়াত জানেন না আরেকজনের কাছে গিয়ে শিখবেন লজ্জা করবেন নাকি? আলহামদুলিল্লাহ শুদ্ধ না আরেকজনের কাছে গিয়ে শুদ্ধ করবেন লজ্জা করবেন? যে লজ্জা করে ইলিম অর্জনের ক্ষেত্রে সে আসলে লজ্জাশীল না, এই ক্ষেত্রে লজ্জা হলো এমন একটা গুণ যে কারণে মানুষ কুকাজ থেকে বাঁচে। তো আপনি ইলিম অর্জন করবেন আর এই লজ্জা আপনাকে বাধা দিল, তাহলে কিরকম হলো এটা? এটা লজ্জা হচ্ছে, এটা কাপুরুষ। তো অনেক ভাই আছে প্রণাম করতে যাবে না লজ্জার কারণে, আসে লজ্জা দূর করবে, দূর করবেন তো ইনশাআল্লাহ। এই ক্ষেত্রে লজ্জা হয়তো আপনার, আমি শুনলাম সুরতুল ফাতিহা ঠিক আছে যাদের শুনলাম কয়েকজন, হয়তো অন্য সুরা ঠিক নেই আর তাহিয়া ঠিক নেই, ঠিক কেন? তো এই জন্য লজ্জা নেই, আপনি আসবেন ক্লাস কোটিতে বসবেন, কত সুন্দর সিস্টেম আলহামদুলিল্লাহ বানিয়েছেন আল্লাহুম্মা লাকাল হামদ। এমনি তো তাফিজের হালকা আছে, জালিয়াতের হালকা আছে, বেশ কয়েকটা হালকা আমাদের মনে হয় সাত আটটা হালকা রয়েছে, বিভিন্ন সময় ক্লাস দর্শক কোরআন এগুলি যদি অংশগ্রহণ করবেন সুযোগ সুযোগ অনুযায়ী আসবেন দেখবেন অনেক ফায়দা হবে বলেন ইনশাআল্লাহ। আর আল্লাহ কিছু চাই, আল্লাহ আমার ইলম বাড়িয়ে দেবে, জ্ঞান বাড়িয়ে দেবে, কোরআন শিখেন তৌফিক দেন। তো ওয়াল কালিমাতু ত্বয়্যিবা সাদাকা, ভালো কথা সাদাকা। আপনি একজনকে বললেন সেন্টারে আসেন সোমবার ফায়দা, সাদাকা হচ্ছে না সোমবার শুক্রবার অথবা বৃহস্পতিবার অথবা যে কোনো যে কোনো যেসব হালকা আছে কোরআনের হালকাগুলি ওইসব হালকা অংশগ্রহণ করলেন আলহামদুলিল্লাহ, আপনি বলে দিলেন সাদাকা। আপনি আসতে পারছেন না কিন্তু আপনি বলার কারণে আরেকজন এসে আরেকজন এসেছে, তো আপনি সাদাকা সব পেয়ে গেছেন আপনার সদকা সব হচ্ছে, আদায় হয়ে যাচ্ছে। আর বাকি তো আপনারা শুনেছেন আল্লাহ সুসল করেছেন সলা যদি মানুষ ঘরে উজু করে সলাতের জন্য মসজিদের দিকে যায় অতি কদমে একটি গুনাহ মাফ হয়, একটি নেকি লাভ হয়, একটি কদম মর্যাদা বৃদ্ধি হয়, দাঁড়া যায় গ্রেড বাড়ে যায় মাশাআল্লাহ। গ্রাজুয়েশন আল্লাহর কাছে বরাবর চেষ্টা করে, বুঝতে পারছেন? মাফি কিনা ওখানে কেয়ামতের দিন পাবেন ইনশাআল্লাহ। এরপরে রাস্তা থেকে কষ্টদায়ক কিছু সরালেন সদাকা, এটা খেয়াল রাখা দরকার। মসজিদে গেলেন এখানে একটা টিস্যু পড়ে আছে, হয়তো নাক জেনে পকেটের একটা কিছু পড়ে গেছে, এরকম হয় কিনা আপনার থেকে হতে পারে অন্য থেকে হতে পারে, আর বিশেষ করে বিয়ান দেওয়াদের থেকে বেশি আলো হয়। তো আপনি এখন বলবেন আমার এক আমিল আছে খাবারের ব্যবস্থা আছে, সুফরা অথবা প্লেট একটু পরিষ্কার করে যদি আপনারা নিয়মিত ঠিক রাখেন, এতেও কি হবে সদাকার সদকা। আপনারা সবাই দায়িত্বশীল বা আমরা সবাই দায়িত্বশীল, ঠিক আছে না? ইনশা আল্লাহ সদাকার সদ শুধু প্রত্যেকটা কিছু শুধু এই কাজ করে দিলে পয়সা ভগবানের দিবেন না, আসল পয়সা আপনি পাবেন কোথায়? রব্বুল আলামিনের পক্ষ থেকে ইনশা ইনশা আল্লাহ। দুনিয়া কি ভাই আলহামদুলিল্লাহ। এই হাদিসটি বুখারী ও মুসলিমে, আচ্ছা অন্য রিওয়ায়েত আছে মুসলিমে, মা আয়েশা থেকে বর্ণিত রিওয়ায়েত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাহু খুলিকা কুল্লু ইনসানিন মিন বনি আদম আলা 63 মিফসাল, 360 মানে বনি আদমের আদম সন্তানের শরীরে 360 হাড় বা অস্থি আছে, জোড়া আছে, জোড়া কয়টা জোড়া? 360 360 فانه يمسي يومئذ وقد زحزح نفسه عن النار. سبحان الله. তাহলে মানুষের শরীরে 360 জোড়া। এবারে যে কেউ বলল আল্লাহ, বলল আলহামদুলিল্লাহ, বলল লা ইলাহা ইল্লাল্লাহ, বলল সুবহানাল্লাহ, বলল আস্তাগফিরুল্লাহ, এমনি ভাবে মানুষের পথ থেকে পাথর সরিয়ে দিল, কাঁটা সরিয়ে দিল অথবা হাড় সরিয়ে দিল, দেখছেন সব আমিন। আবার যদি মসজিদে হয় এগুলি তো ফজলে তো আরো বেশি, তৃতীয় নম্বর সেন্টার তো আলহামদুলিল্লাহ। এরকম করলো, আচ্ছা সৎ কাজের আদেশ করলো, অসৎ কাজ থেকে নিষেধ করলো 360 সংখ্যায়। তাহলে যদি এই সংখ্যা হয়ে যায় পূরণ, তাহলে সে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে। আল্লাহ আল্লাহ, তাহলে চলতে ফিরতে বলবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, আচ্ছা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফির, কোনো কষ্ট হয় না? আমার কত কথা বলি এক জায়গায় বসে, যেমন ঘন্টার পর ঘন্টা কারো কারো চলে যায় শুধু গিবত করে করে চলে যায়, আর নয় গান শুনে শুনে একটা কিছু করতে হবে, গান গেয়ে গিয়ে সময় নষ্ট করে, আর নয় পাঁচটা খেলে নষ্ট করে, আর না হয় আমি ফেসবুক আর এই ডিসেন্টিনা এই সবগুলো দেখে সময় নষ্ট করে, আস্তাগফিরুল্লাহ আল আদি, কিন্তু আস্তাগফিরুল্লাহ করতে মুশকিল সময় আর, অথবা মসজিদে এসে কোরআন পড়তে সময় নেই, ঠিক না? এটা কার পক্ষ থেকে হয়? সাধারণ পক্ষ থেকে মসজিদে গিয়ে আধা ঘন্টা পড়তে কত মুশকিল, কিন্তু আপনারা এক্ষুনি শুনলেন কোন এক ভাই আলহামদুলিল্লাহ রব্বিল বলেছে, রব্বিল বলেন রব্বিল আলামিন, ঠিক না? আলামিন না আলামিন, এটা লজ্জার কিছু না, এটা আমাদের ত্রুটি। তাই আমি আসি দরসগাহে, আসি কোরআন শিখি, আলহামদু শিখি, আলিফ বা শিখি, যদি আপনি কায়দা মজবুত করে পড়েন তাহলে কোরআন আপনার মজবুত হবে। তারা ওরা করবেন না, কারণ আপনারা বড় হয়ে গেছেন, বড় হয়ে গেছেন, এক প্রয়োগ করে যদি এক সপ্তাহ আগে অসুবিধা নেই, কথা বুঝতে পারছেন? কিন্তু শুদ্ধ করার চেষ্টা করবেন, বলেন ইনশাআল্লাহ। ধারাবাহিকভাবে যদি আপনি চলেন তাহলে একদিন না একদিন অবশ্যই আপনার সুরাতুল ফাতিহা কিন্তু হবে, আত্তাহিয়াত ঠিক হবে, সূরা ঠিক হবে, আয়াতুল কুরসি ঠিক হবে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ঠিক হবে, সূরাতুল কাহফ ঠিক হবে, সারা কোরআন ঠিক হবে, বলো ইনশাআল্লাহ। যদি আত্মপ্রত্যয় নিয়ে অগ্রসর হন আর আল্লাহর কাছে আশা থাকে, আল্লাহ তুমি আমাকে কোরআন শিখার তৌফিক দাও, আল্লাহ তৌফিক দেন ইনশাআল্লাহ। এত কাল কি আমার ফাজিলের হক্কা ওই রইম কে বলেছিল কোরআন শিখার জন্য আসেন? অনেক কালকে এসে আমার বলল একটা কথা বলবো, যে আমি বললাম হ্যাঁ অন্য কিছু বলবা, তারপরে যে কয়েকজন ছিলাম সবাই বলছে আপনিও দোয়া করবেন আর আপনারা যারা আছেন আমরা সবাই দোয়া করবো আল্লাহ যেন আমাকে কোরআনটা শেখার তৌফিক দেয়। দেখো সুবহান, তার মনের মুখ আমি জানি না কিন্তু কথায় বোঝা যাচ্ছে মন থেকেই বলছি। আলহামদুলিল্লাহ আমার যা হয় ইনশাআল্লাহ, তার যদি আগ্রহ থাকে কোরআন শিখবেই সে ইনশাআল্লাহ, আল্লাহর কালাম শিখবেন দিন কোরআন, এবারে যদি কোরআন পড়েন বুঝি তাহলে আপনার শরীরের জোড়াগুলির হক আদায় হবে কিনা অবশ্যই আদায় হবে। প্রত্যেক দিন এই যে দেখুন আমাদের মুরব্বী আল্লাহ তাকে জেজাইয়ের দান করুন, তিনি বলছে আমি শুনতে পেলাম আমাকে এখান থেকে স্থানান্তরিত করে দিবেন জায়গায়, তো আমার একটাই টান ছিল এখানে থাকবো আর এখান থেকে কোরআনটা শিখবো মুরব্বী মানুষ। আর যাতে বয়স কম জোয়ান জোয়ান ছেলে তোমাদের কি অসুবিধা, হ্যাঁ তোমাদের মনও ফেলে সবই ঠিক আছে, বলো ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তৌফিক দিবে আমিন, ইয়া রাব তুমি তৌফিক আতা ফরমাও আমিন। আর এরপরে যে হাদিসটি তিনি পেশ করতে চেয়েছেন বা করেছেন তা হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান গাদা ইলাল মাসজিদ আও রাহ আ'আদাল্লাহু লাহু ফিল জান্নাতি নুজুলান কুল্লামা গাদা আও রাহ। মুত্তাফাকুন আলাইহি। যদি কোনো ব্যক্তি সকালবেলা মসজিদে যায় কিংবা বিকালে বিকালবেলা মসজিদে যায় তাহলে এর বদলে আল্লাহ পাক জান্নাতে তার জন্য আতিথ্য তৈরি করবে। খাবার দাবার প্রতিদিন আপনি মেহমান মেহমান মেহমানকে খাওয়াবার জন্য খাবার তৈরি করবেন আল্লাহ রাব্বুল আলামিন। কোথায় জান্নাতে বলেন সুবহান আল্লাহ, যখনই যে যাচ্ছে যাবে সকালে বা বিকালে, তার মানে জোহরের সময় যাচ্ছে, আসরের সময় যাচ্ছে, মাগরিবের সময় যাচ্ছে, প্রতি ওয়াক্ত বদলে ওদের সময় যাচ্ছে, এসার সময় যাচ্ছে, তার জন্য ওখানে খাবার তৈরি হচ্ছে মেহমানদারি। আপনি হচ্ছেন আল্লাহর মেহমান সুবহান আল্লাহ। আমরা ওখানে খাবার তৈরি করার চেষ্টা করি কোন জায়গায়, জান্নাতে। দুনিয়াতে খাচ্ছি খাচ্ছি কিনা কত খাচ্ছেন, নিজে খাচ্ছেন আপনারা, অন্য জায়গায় হয়তো কেউ খাওয়াচ্ছে দাওয়াত দিয়ে না বন্ধু বন্ধুরা, আর আপনারা এখানে আপনার সেন্টার আছে সেন্টারও খাচ্ছেন মাছ অনেক আলহামদুলিল্লাহ সব জায়গায় খাওয়া, কিন্তু আসল খাবার খাবেন কোন জায়গায়, জান্নাতে। বলুন ইনশাআল্লাহ, ওখানে গেলে কিন্তু আর এই ঝামেলা নাই, পেশাব পায়খানা নেই, জান্নাতে গেলে শুধু খাবেনই মন যা চায় তা খাবে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন নুজুলান মিন গফুরির রহিম। জান্নাতে যখন যাবে আপনাকে বলা হবে তুমি যা চাও তাই তোমার জন্য জান্নাতে মজুদ, তুমি যা চাও তাই খাবে, যা তলব করে তা উপস্থিত, মন তোমার যা চায় তা উপস্থিত, তুমি যা তলব করবে বলবে আমি অমুক জিনিস খেতে চাই অটোমেটিক উপস্থিত। পয়সা লাগবে না, রিয়াল রোগের কিছুই লাগবে না, টাকা লাগবে না, রুপিয়া লাগবে না, আপনি অর্ডার দিয়েছেন সাথে সাথে উপস্থিত। সুবহানাল্লাহ, বলছেন কি এটা হচ্ছে আমার পক্ষ থেকে মেহমানদারি, নুজুলান মিন গফুরির রহিম, ক্ষমাশীল দয়াশীল আল্লাহর পক্ষ থেকে এটা হচ্ছে মেহমানদারি। আমি আপনাদের সকলকে এই হাদিস আপনাদের সামনে পেশ করছি যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সকালে বিকালে যদি আপনি মসজিদের দিকে যান, যখনই মসজিদের দিকে যাবেন মসজিদে যাবেন সালাত আদায় করার জন্য, এর পরিবর্তে আপনার জন্য আল্লাহ পাক জান্নাতে খাবার তৈরি করেছেন, মেহমানদারি আপনার মেহমানদারি খাবার তৈরি করে রাখছেন। তাহলে দৈনিক কয়বার, আর আপনারা তো জানেন সর্বনিম্ন জান্নাতি যে একদম লাস্টে জান্নাত প্রবেশ করবে, একটি রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ পাক তাকে বলবেন তুমি মন দিয়ে যা জল্পনা কল্পনা করো যা করার করো তুমি যা চাইবে তার 10 গুণ তোমাকে দেওয়া হবে। আর কোন লসে এসছে, তোমার জন্য দুনিয়ার মতো 10টি দুনিয়ার সমান জান্নাত রয়েছে। আমরা ইনশাআল্লাহ জান্নাত পেতে চাই, সবাই জান্নাত পেতে চাই। আল্লাহ তুমি আমাদের সকলকে জান্নাতি বানাও, আল্লাহ আমাদের সকলকে জান্নাতি বানাও, আল্লাহ আমাদের সকলকে জান্নাতি বানাও, জাহান্নাম থেকে নিজাত দাও, জাহান্নাম থেকে নিজাত দাও, জাহান্নাম থেকে নিজাত দাও, আল্লাহ আমাদের সকলকে 5 বার সালাত জামাত সাদা আদায় করার তৌফিক আমিন বলি। ইনশাআল্লাহ আমরা সবাই 5 বার সালাত কোথায় গিয়ে পড়বেন, বিশেষ কারণ সেটা ভিন্ন, বিশেষ কারণের কথা না, সাধারণত কোন জায়গায় পড়তে হয়। যদি মসজিদে পড়া যদি জরুরি না হতো তাহলে আমরা এত কষ্ট করে মসজিদ নির্মাণ করি কেন? আর আল্লাহ কেন আমাদেরকে বললেন যে মসজিদ তারাই নির্মাণ করে যারা বিশ্বাস রাখে আল্লাহ যাদের উপর, আখেরাতের দিনের উপর সালাত কায়েম করে, যাকাত আদায় করে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদা আল্লাহি মান আমিনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামা আস-সালাহ ওয়া আতা আস-যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ কেন বললেন আমি তোমরা মসজিদ নির্মাণ করো? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য মসজিদ তৈরি করে তাহলে আল্লাহ পাক এর বদলে জান্নাতে তার জন্য একটি প্রাসাদ তৈরি করেন। আচ্ছা বলেন তো এসব কেন বলে গেলেন? যদি মসজিদে গিয়ে সালাত আদায় করা ফরজ না হতো, অন্যত্র ওয়াজিব না হতো তাহলে এতদিন কোনো প্রয়োজন নেই। এছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, আল্লাহ নির্দেশ দিয়ে ওয়াক্কারু না রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো, রুকুকারীদের সাথে রুকু করো। আল্লাহ নিয়ে বলেছে আমাদের মধ্যে থেকে যাদের সন্তান নেই তাদের সন্তান, যারা সন্তান চায় ছেলে চায় তাদেরকে ছেলে দাও, যারা মেয়ে চায় তাদেরকে মেয়ে দাও। তুমি যা চাও তা করতে পারো, নিজেদের আমাদের সকলের আশা আকাঙ্ক্ষা তুমি পূরণ করো। আল্লাহ আমাদেরকে এলিম দাও, জ্ঞান দান দাও, শক্তি বাড়িয়ে দাও। আল্লাহ আমাদের মধ্যে থেকে যারা অসুস্থ রয়েছেন তুমি তাদেরকে শিখা দাও, আমাদের সকলকে হায়াত তৈয়বা দান। আল্লাহ আমাদের সকলকে তোমার দায়ী হিসেবে, তোমার দিনের দায়ী হিসেবে কবুল করো না, তোমার দিনের জন্য যেন আমরা দাওয়াতি কাজ সর্বত্র করতে পারি। সেদিকে বাংলাদেশ ইন্ডিয়া যে যে স্থানে যাবে সেখানেই যেন আমরা তোমার দিনের উপর প্রতিষ্ঠিত থাকতে পারি, আর হকের হকের প্রতি দুজনকে আহ্বান করতে পারি। আল্লাহ সেই তৌফিক তুমি আমাদের ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين وجعلنا للمتقين اماما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اغفر لنا ولوالدينا وارحمهم كما ربونا صغارا واغفر لجميع المسلمين الأحياء منهم والميتين برحمتك يا أرحم الراحمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين